الله الله الله الله الله الله الله الله তুমি রহিম তুমি রহমান তুমি যে জব্বার আমি তোমার নাফরমান বান্দা বড়ই গুনাহগার আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আকাশ বাতাস বৃক্ষ তৃণলতা জিকির করে যে তোমার তুমি মহান মহিয়ান তুমি জল জলালি বল ইকরাম আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ তুমি খাওয়াও তুমি পরাও তোমারই তো সবই অনুদান তোমার নামের জিকির করে সাথে জমিন আসমান আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ তুমি বিশাল জলরাশির বুকে ঢেউয়ে ঢেউয়ে তুলছো আবার জমিনের বুক ছিড়িয়া ফসল ফলাও ভরপুর আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ ভেবে কুল দেখে তোমার কুদরতেরি খেলা শূন্যের মাঝে কেমন তুমি ভাসাও মেঘের ভেলা আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ কি সুন্দর ফুলে ফলে তুমি সাজালে জগত ময় কোথাও সমতল পাহাড় জল কোথাও আবার মরুময় আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ আকাশ পানি চেয়ে দুনয়ন ক্লান্ত দিশে হারা কেমনে সাজালে দিনের সূর্য রাতের চাঁদ তারা আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু الله الله